أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي إذا جاء نصر الله والفتح جاكون أشبي اللار شهد جو بجاي ورأيت الناس يدخلون في دين الله أفواجا এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে। তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও। তিনি তো তওবা কবুলকারী।